السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আলোচনা করছিলাম মরণের আগে প্রস্তুতি, মরণকে স্মরণ, মরণের জন্য তৈরি, মরণের পরে আমাদের অবস্থা কি হবে তা নিয়ে ভাবনা চিন্তা, এবং যে জিনিস, যে আমল, যে কাজ করলে কাল কাজে লাগবে সেই কাজের সুব্যবস্থা করা আমাদের উচিত। বলছিলাম ওসিয়ত নিয়ে। ওসিয়ত কিছু আছে যেগুলো, যে ওসিয়ত করা ওয়াজিব, কিছু ওসিয়ত আছে করা মুস্তাহাব ভালো, আর কিছু ওসিয়ত আছে যা করা হারাম, সে কথা আপনারা শুনেছেন। ওসিয়ত সাধারণভাবে মোমেনরা করে থাকে, মোমেনদের গুণ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খসর, আসরের কসম খেয়ে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। হকের ওসিয়ত করে আর সবুরের ওসিয়ত করে। ওসিয়তের সময় আপনারা জানেন যে ওসিয়ত যখন করা হবে সেই ওসিয়ত পালন করা কিন্তু জরুরি। সেই ওসিয়ত মানে কোন মৃত ব্যক্তি মরার আগে লিখে গেল এই এত সম্পত্তি আমার অমুক জায়গায় দিতে হবে, ছেলেটা গোপন করে দিল, মনে কোন মসজিদে এক বিঘে দাও কি মাদ্রাসায় দু বিঘে দাও, এই কথাটা গোপন করে দিল, তাহলে পরে গোনা হবে কার? ফামান বাদ্দালাহু বাদা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল লাযিনা ইউবাদ্দিলুনা, তাহলে তার গোনা হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে ওসিয়ত যেটা করা হয়েছে সেই ওসিয়ত পালন করা জরুরি, এটাকে গোপন করা যাবে না, এটাকে পরিবর্তন করা যাবে না। তবে হ্যাঁ, এ কথা আগে বলেছি, অন্যায় ওসিয়ত হলে পরিবর্তন করা যাবে। এখন যদি কেউ মনে করুন সম্পত্তি, তার কিছু সম্পত্তি বা এক বিঘে সম্পত্তি এমন এক জায়গায় দিল যে জায়গা ইসলাম বিরোধী বা দেওয়া যায় না, শিরক বিদাত, অমুক মাজারে দিও, অমুক মন্দিরে দিও ইত্যাদি ইত্যাদি, তাহলে কি হবে? সেটা সেই ওসিয়ত পালনীয় হবে না, সেটা বাতিল ঘোষণা হবে, বাতিল হয়ে যাবে। সেটাকে আপনি বাতিল করতে পারেন, সেটাকে গোপন করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যেটা হালাল, যেটা বৈধ ওসিয়ত করা হয়েছে, যদি কেউ গোপন করে বা পরিবর্তন করে, ফাইন নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদ্দিলুনা, তাহলে তার গোনা হবে, যে তা পরিবর্তন করবে তার গোনা হবে। আর মোমেনদের ওসিয়ত হচ্ছে যে মোমেনরা ওয়াতাওয়াসাউবিল হক সাবরি ওয়াতাওয়াসাউবিল মারহামা, অন্য এক জায়গায় আছে আল্লাহ তাআলা বলছেন মোমেনরা কি করে, ওসিয়ত করে সবুরের ধৈর্যের, আর ওসিয়ত করে রহম দয়া দাক্ষিণ্য ইত্যাদি। তো ওসিয়ত সবসময় করতে হয় জীবিত অবস্থায়, এবং মরণের ভয় হলে তো বটেই, যে বাবারা তোমরা ধৈর্য ধরো, তোমরা এক অপরের প্রতি দয়া দাক্ষিণ্য করো। যেমন জাবের রাব্বা বললেন, দেখো আমার পরে তো ভাই, তোমাদের ভাই তো, তোমার ভাই রয়েছে, ভাইরা আছে, তাদের সাথে তোমরা তুমি সদ্ব্যবহার করো। তার মানে তারা তো ছোট, আর সাধারণত করা হয়, আপনি বড় ভাই ছোটদেরকে না দেখলে পরে তারা কি করবে, কি করে মানুষ হবে? বাপ মারা গেল, অনেকেই বিয়ে করে আলাদা হয়ে যায়, ছোট বোন বিয়ে দিতে হবে, ছোট ভাই তাকে মানুষ করতে হবে, দেখে না, ফলে সে তারা নষ্ট হয়ে যায়, এবং তাদের এমন ক্ষতি হয় যে সে ক্ষতিপূরণ দেওয়া বা করা বড় মুশকিল হয়ে যায়। এটা খুবই অন্যায়। সুতরাং এগুলো খেয়াল রাখা দরকার ওসিয়তের ব্যাপারে। এবারে চলুন, রোগী তার মরণের সময় একান্ত নিকটবর্তী বুঝতে পারলে কি করবে? যখন বুঝবে যে এবার আমার সময় নেই, কারণ আমি ভিতর থেকে দুর্বল হয়ে যাচ্ছি, এখন আমাকে যেতে হবে, মনে হচ্ছে আর আমি বাঁচব না, সে বুঝতে পারবে। তখন কি করা উচিত? তখন তার আল্লাহর কাছে দোয়া করা উচিত, যে তওবা ইস্তেগফার আগে বলা হলো, যা কিছু মানে অন্যায় করেছে সবকিছু এ করবে, এখন দোয়া করবে, আল্লাহুম্মা ফিরলি ওয়ার হামনি ওয়া আলহিকনি বিরাফিকিল আলা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, যে আমাকে মহান সর্বোচ্চ মহান সাথীর সঙ্গে মিলিত করো, আল্লাহ আমাকে রহম করো, আল্লাহ আমাকে দয়া করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। ক্ষমা না হলে পরে, ক্ষমা হলেই আপনি জান্নাত পাবেন, ক্ষমা হলেই আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, এই জন্য ক্ষমার দোয়াটা বেশি করা উচিত। জীবন বলেছে মাটির মায়ায়, আবার আসিব ফিরে বলেছে মরণ নিয়ে যাব তোরে মরণ সাগর তীরে। বাঁচতে ইচ্ছা হয় মহামানুষের, একশো বছর বাঁচলেও মনে হয় যে আরো যেন বাঁচি, মরতে চাই না, মরতে চাই না, দুনিয়াটাকেই আমরা জান্নাত মনে করে দুনিয়াতেই থাকতে চাই। কিন্তু উপায় নেই, যেতে হবে, মরণ বলছে আমি তোমাকে নিয়ে যাব মরণ সাগর তীরে, উপায় নেই, যেতেই হবে। এবার যখন মুমূর্ষু ব্যক্তির প্রাণ ওষ্ঠাগত প্রায় কণ্ঠাগত হয়, কণ্ঠাগত অস্থাগত হয়, তখন কি হবে? সেখানে উপস্থিত ব্যক্তিবর্গের যা করা উচিত তা আমাদের জানা উচিত। এবার যে চলে যাচ্ছে তার তো আর কাজ শেষ, সে সমস্ত হাল ছেড়ে দিয়ে এবারে নিজেকে সমর্পণ করছে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর দূতের কাছে এবার সমর্পণ হবে, সমর্পণ করবে, নিজেকে সমর্পিত করবে। তখন তার কাছে যারা আশেপাশে উপস্থিত ব্যক্তিবর্গ আত্মীয় স্বজন থাকবে তাদের করণীয় কি? তাদের করণীয় হল যখন জানবে যে আর বাঁচবে না, তখন তাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করাবে, লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের যখন মরণাপন্ন ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির কাছে যদি থাকো তখন তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, স্মরণ করিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা মরণের আগে, যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বিশাল ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আপনারা জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে তৌহিদ, আল্লাহ তার মানে আপনি মুশরিক নন, আপনি শিরিক থেকে মুক্ত, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি ইসলামে ঢুকেছেন। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলে দুনিয়া ছাড়ছেন, আখেরাতের প্রথম ধাপে প্রথম সিঁড়িতে আপনি পা রাখছেন, সেই সময় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং আপনি জান্নাত যাবেন। তবে যদি আপনার পাপ থাকে, গুনাহ থাকে, তাহলে তার জন্য যদি আল্লাহ শাস্তি ভোগান, তার আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাধীন থাকবেন। যদি আপনার কাবিরা গুনাহ থাকে আর আকবরুল কাবায়ের শিরক যদি থাকে, তাহলে শেষকালে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, সেহেতু হয়তো বা লা ইলাহা ইল্লাল্লাহর ফলে আপনাকে আপনার ইমান ধরা হবে। বাকি যদি কোন কাবিরা গুনাহ থাকে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে মাফ করে দেবেন, জান্নাতে যাবেন, আর ইচ্ছা না করলে আপনাকে শাস্তি ভুগিয়ে একদিন না একদিন জান্নাতে যাবেন। তখন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে যে যার হৃদয়ে সরিষা দানা পরিমাণ ইমান আছে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তৌহিদ আছে, তাকে বের করে নিয়ে এসো, দিয়ে জানাতে দাও। সুতরাং এই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব অনেক বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ গুরুত্ব অনেক বেশি। শেষ মুহূর্তে এই কালেমা উচ্চারণ করে ও হৃদয়ের প্রতি দৃঢ় প্রত্যয় রেখে, অবশ্য তার আগে মানে জানতে হবে, তো তোতা পাখির মতো বললে তো লাভ হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানতে হবে, কি বলছে সেটা জানতে হবে। মরণের হাতে আত্মসমর্পণ করতে পারে তাহলে সে শুরু থেকে না হলেও বেহেস্তে সে একদিন না একদিন অবশ্যই যাবে। তালকিনের অর্থ কেবলমাত্র স্মরণ করানো নয়, বরং পড়ে শোনানোই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ নয়, বরং তাকে হুকুমও করা যায়, যে মরতে যাচ্ছে তাকে বলো আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, হুকুম করা যায়। অনেকে বলে হুকুম করতে হয় না, হুকুম করলে পরে সে রাগ বেড়ে গিয়ে উল্টো পাল্টা বলে, সে আলাদা কথা, যদি বুঝেন তার মাঝে কষ্ট এবং বিরক্তি আছে, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে আল্লাহকে গালি দিয়ে দেবে, হয় না? হয় না, এমনও হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ তখন বলতে বলা হচ্ছে, সে বেচারি কষ্ট পাচ্ছে, তখন বিরক্ত হয়ে খারাপ কথা বলে দেয়। এই জন্য রাগের সময়ে আল্লাহ স্মরণ দিতে হয় না, কেন? রাগের সময় এই আল্লাহ এখানে এখানে আল্লাহ এখানে কথা বলছে, তখন আল্লাহকে গালি দিয়ে দেবে, আল্লাহকে গালি দিয়ে যদি মারা যায় খালাস। এই জন্য খেয়াল রাখতে হবে যে আপনি কোন রোগীর সাথে কথা বলছেন, কিভাবে তার সঙ্গে কথা বলতে হবে, কথাটা ভালো করে খেয়াল রেখে তাকে আপনি আদেশ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের এক মরণাপন্ন ব্যক্তিকে দেখা করতে গিয়ে বললেন, হে মামা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তার মানে কি আদেশ করলেন না? আল্লাহ রাসূল আদেশ করলেন। লোকটি বলল, মামা নাকি চাচা? তিনি বললেন, বরং মামা। অতঃপর লোকটি বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি আমার জন্য কল্যাণকর? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, অবশ্যই। অনুরূপ আদেশ করেছিলেন তার চাচা আবু তালেবকে। আপনারা প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন যে চাচার যখন মৃত্যুর সময় এসে উপস্থিত হয়, আল্লাহ রাসূল চেয়েছিলেন যেহেতু ইসলাম প্রচারে বা তাকে মানে হেফাজত করার জন্য, মানে দুশ্মনদের হাত থেকে রক্ষা করার জন্য বহু ভূমিকা ছিল, এর জন্যই এত চাচা বটেনি, এই জন্য বলেছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহাজ্জু বিহা লাকা ইনদাল্লাহ। এমন এক কালেমা চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, এমন এক কালেমা যে কালেমা দিয়ে আপনি আমি কাল কেয়ামতের দিনে আল্লাহর কাছে হুজ্জত পেশ করব, দলিল পেশ করব যে আল্লাহ চাচা আমার ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, অতএব তাকে জান্নাত দেওয়া হোক। কিন্তু তিনি বলেননি, আলাদা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছিলেন চাচাকে বলতে, কুল মানে চাচা আপনি বলুন। তাহলে বোঝা গেল কি, যে হুকুম করা যাবে, অবশ্য কালেমা বলার জন্য বারবার আদেশ করা উচিত না, বারবার বিরক্ত হচ্ছে বলছে না, আপনি বারবার বলতে চাচ্ছেন, বলাতে চাচ্ছেন আর সে বলছে না, তার ভিতরে জানি না কি মনে কি আছে কিংবা কষ্ট হচ্ছে, তো বারবার তাকে বিরক্ত করা উচিত না, কারণ সেই কঠিন মৃত্যু যন্ত্রণার সময় বিরক্ত হয়ে তা বলতে অস্বীকার করতে পারে, অথবা বিরক্ত হয়ে কোন অসমীচীন কথাও বলে ফেলতে পারে। সুতরাং কালেমার প্রতি বিরক্তিভাব প্রকাশ পেলে মৃতের শেষ পরিণাম কেমন হবে তা বুঝতে পাচ্ছেন, অশুভ হয়ে যাবে। অতএব নম্রতার সাথে ধীরে ধীরে তাকে কালেমা উচ্চারণ করাতে চেষ্টা করতে হবে, এরপরেও যদি সে না বলে তাহলে তার ব্যাপার আল্লাহর হাতে, এখন তার ভাগ্যে নেই শেষ কথা বলা, সেটা তো আল্লাহর কথা, আমরা আল্লাহর কাছে শুভ পরিণাম কামনা করি। আপনারা শুনেছেন কিভাবে স্মরণ করাবেন একটা ঘটনা, আপনারা শুনেছেন বহুত বড় আলেম মুহাদ্দিস তিনি মরণশয্যায় আছেন, এবারে ছাত্ররা দেখা করতে এসেছে, তাকে কালেমা স্মরণ করাতে হবে তাই না, তাকে কি বলা হবে, ওস্তাদ জি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, সে এত বড় একটা আলেম, তাকে কি এটা বলতে হয়? তবুও তারা ভাবলো কি যে এটা বেয়াদবি হবে, তো আমরা এক কাজ করি, ওই যে হাদিসটা, যে হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ যা শেষ কথা হবে সে জান্নাতবাসী হবে, সেই হাদিসটার আমরা আলোচনা করি, তাহলে পরে উনি বলবেন। তারপরে সে হাদিসটা সনদ ওরা পড়তে লাগলেন, ছাত্ররা পড়তে লাগলেন, পড়তে পড়তে গিয়ে ঠিক সনদটা পার হয়ে গিয়ে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আর বলেন না, তখন উনি ওস্তাজ, ওস্তাজ তখন বলছেন পুরোটা বাকি হাদিসটা পূর্ণ করে বলছেন, মান কালা লা ইলাহা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, ব্যাস তারপরেই তার জান কবজ হয়ে যাচ্ছে। বোঝা গেল কি, যে এইভাবে যেভাবেই হোক যাতে করে সে সরলভাবে এটা স্মরণ করে পড়তে পারে তার জন্য চেষ্টা করতে হবে। মরণাপন্ন ব্যক্তি কালেমা পাঠ করে নিলে তার নিকট উপস্থিত সকল ব্যক্তিবর্গের উচিত আর কিছু না বলে চুপ থাকা, কালেমা পড়ে নিয়েছে খালাস, আর কিছু বলার চেষ্টা করেন না, আর তার কাছে হই হট্টগোল অন্য কিছু কথাবার্তা ইত্যাদি বলবেন না, কারণ তাহলে আপনাদের কথাবার্তার কারণে বা আত্মীয় স্বজনের কথাবার্তার কারণে যদি সেই কালেমা পড়ার পর অন্য কথা বলে তাহলে শেষ কথা হবে, তাহলে শেষ কথা হল না, যেমনি কালেমা পড়ে নেবে খালাস, যেন তার শেষ কথা হোক তারপরে তার মরণ হোক, এটাই চেষ্টা করতে হবে, যাতে করে অন্য কথা আর কেউ জিজ্ঞাসা না করে, বাবা কষ্ট হচ্ছে কেমন, কালেমা পড়ে নিয়েছে তারপরে যদি কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞেস করেন তাদের সাথে অন্য কথা বলতে চাইবে, সুতরাং আর কিছু বলাবার চেষ্টা করা যাবে না, সর্বশেষ কথা যেন কালেমায় হয়, নচেৎ তারপর কথা বললে পুনরায় কালেমার তালকিন করা আবার করতে হবে, তাহলে যাতে মরণের আগে লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এক্ষেত্রে কতকগুলো বিষয় অবশ্য জেনে রাখা জরুরি, এই লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মোহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে কি না, কারণ তালকিন করানোর ব্যাপারে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা আছে, মোহাম্মদ রাসূলুল্লাহ এখানে বলার কথা নেই, কারণ ওটা হচ্ছে কালেমা শাহাদাত, এখানে শুধু কালেমা তাইয়েবা স্মরণ করাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তেমনি কোন কোন মজহাবে আছে বা কোন কোন ফিরকায় আছে, তারা আহলে বায়তদের কথা স্মরণ করায়, আলী ফাতেমা হাসান হোসেন, না না এসবগুলো আহলে সুন্নারা এসব করায় না বা এসব করানো চলবে না, বা ওলির নাম কাদের জিলানী বা অন্য কোন নাম, হ্যাঁ এগুলো স্মরণ করানো বিদাত। মুমূর্ষুর জন্য দোয়া করা, যারা ওখানে হাজির থাকবে তারা তার জন্য দোয়া করবে, আল্লাহ ওকে ক্ষমা করো, আল্লাহ ওর মরণ কষ্টকে আসান করে দাও, আল্লাহ ওকে ক্ষমা করো, মরণ কষ্ট আসান করে দাও ইত্যাদি বলে দোয়া করবে। আর সেখানে কোন প্রকারের মন্দ কথা বা অন্যায় মন্তব্য করবে না। সেখানে যেহেতু উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদারতুমুল মারিদা আবিল মাইয়িতা ফাকুলু খাইরা, যে লোক মরতে যাচ্ছে বা মারা গেছে তার কাছে যখন তোমরা হাজির হবে তখন ভালো ছাড়া মন্দ কথা বলবে না, ভালো কথা বলবে। ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ ওই সময় ফেরেশতারা তোমরা যা বলো তার উপরে আমিন বলেন, তার মানে কবুল হয়ে যাবে। এই জন্য ওই সময়ে ভালো লোক রাখা দরকার কাছে, যাতে করে কোনো মন্দ কথাবার্তা না হয়। যখন এই অবস্থা দেখবেন তখন আপনি নিজেই ওখানে এমন এমন লোককে সরিয়ে দিতে পারবেন। সমস্যা সমাজে, যেখানে পাড়াগ্রাম তো বটেই, সেখানে বহু রকমের মেয়ে ছেলে ইত্যাদি এসে হই হট্টগোল শুরু করে দেয়। এই মুহূর্তে দোয়া ও বদদোয়া উভয় কবুল হওয়ার আশঙ্কা থাকে, কথা খেয়াল কেউ করে না, ফলে রোগীর পাশে বহু কথা বলে মূর্খ লোক, বাজে মেয়েদের বাজে মন্তব্য, এবং অহেতুক কলকলানি থেকে ওই পরিবেশকে মুক্ত ও শান্ত রাখা উচিত, যাতে মুমূর্ষু ব্যক্তি কালেমা শুনতে বুঝতে ও বলতে পারে এবং দোয়াময় পরিবেশে তার জীবনাবসান ঘটে। ওয়ারেসিনদের উচিত এ কাজে মুমূর্ষুকে সর্বতোভাবে সহায়তা করা এবং মিরাস নিয়ে এই মুহূর্তে তার সামনে আপোষে বৎসা না করা। এখন মরতে যাচ্ছে বেচারি, ব্যাংকে টাকাটা কি হবে, জমিগুলো কি হবে, হাঙ্গো এই অমক হয়েছে, এই যে নানা তাদের আপোষের ভেদাভেদ, আপোষের ঝগড়া ওখানে পড়ে আছে আর এখানে মারামারি চলছে। এমনও হয় যে তারা আপোষে কথাবার্তা, তারপরে হয়তো কোন একটা ঢুকে, হ্যাঁ গো আমাদের অমক ওই পাড়ার অমক এই হয়েছিল, তারা এই হয়েছিল, হ্যাঁ আমাদের অমক গ্রামের এই হয়েছিল, আমার শ্বশুরের এই হয়েছিল, আমার শাশুড়ি, এই মানে ওই রোগীকে কেন্দ্র করে বহু রকমের মানে খারাপ আলোচনা, যে আলোচনা কোন মানে তাতে বিরক্ত হবে, রোগী বিরক্ত হবে, এবং যেভাবে তাকে দুনিয়া ছাড়া দরকার সেই ভাবটা সে পাবে না, সেই পরিবেশ সে পাবে না, ফলে তার ক্ষতি হবে। এই জন্য বাড়িওয়ালা, বিশেষ করে বাড়ির যে মুরব্বী বা যার কাছে ইলেম আছে, জ্ঞান আছে, তাদের উচিত এই পরিবেশটাকে ওই শ্রেণীর মহিলা বা লোকদের থেকে মুক্ত রাখা। বিশেষ করে যখন চলে যাও দাফন টাফন করো, তারপরে ঝগড়া ঝামেলা মিরাজ ভাগ, ব্যাংকে টাকা কি হবে, জমি জায়গা কি হবে, ঋণ কি হবে, পরে দেখা যাবে। এখন মরতে যাচ্ছে, হঠাৎ করে হয়তো বাপ মারা যাচ্ছে, এবারে মেয়েকে খবর দেওয়া হচ্ছে, মেয়ে এসে কাঁদতে কাঁদতে, ও বাপ কার আমাকে কার হিললে ছেড়ে যাচ্ছ, বাপ আমার শুরু করে দিল। ও বেচারি লা ইলাহা ইল্লাল্লাহ বলার ব্যাপারে লোকে চেষ্টা করছে আর এদিকে মেয়ে কাঁদছে, তার কারণ মেয়েকে সে ভ্যাসিয়ে যাচ্ছে। কিংবা স্ত্রীকে সে কিছু দিয়ে যায়নি, দ্বিতীয় স্ত্রী বা অন্য কিছু, আমাকে কার হিললে ছেড়ে যাচ্ছ ইত্যাদি দিয়ে তখন সেই মরণাপন্ন ব্যক্তির কাছে কৈফত চাওয়া হয়। ফলে সে হয় দুঃখ পায় আর না হয় কষ্ট পায়, না হয় বিরক্ত হয় ইত্যাদি। অতএব এগুলো খেয়াল রাখা দরকার। এই সময় মরণাপন্ন ব্যক্তির নিকট সূরা ইয়াসিন বা অন্যান্য সূরা পড়ার কথা সহি হাদিসে নেই। যেই হাদিসে আছে যে সূরা ইয়াসিন পড়ো তাহলে মওত আসান হবে, না, মওত আসান করার জন্য কোন পদ্ধতি নেই। এই জন্য এই সময় কোরআন পড়া বিদাত, এই সময় কোরআন পড়া যাবে না। তো সুতরাং এখন হতে সেই দাফন ও কবর জিয়ারত পর্যন্ত, না দাফনের সময় আর না কবর জিয়ারতে কোরআন পাঠ করা যাবে, কোন কোরআনের আয়াত পড়া বা সুরা পড়া সহি হাদিসে নেই, যৈফ হাদিসে আছে, এই জন্য এগুলোকে বিদাত বলা হয়েছে। অবশ্য মরণের সময় মরণোন্মুখ ব্যক্তি যখন মরতে যাচ্ছে তখন সেই পরিবেশটাকে সে যদি বলে যে আমি মরতে যাচ্ছি তো এই সময় একটু কোরআন পড়ে শোনাও, আমি কোরআন পড়া শুনতে শুনতে আল্লাহর কাছে যাব। যেমন আপনারা শুনেছেন একজনকে জিজ্ঞেস করা হলো, একজন আলেমকে, যে আপনি যদি মরণের আগে পর্যন্ত সময় পান তাহলে কি করবেন। হ্যাঁ, মরণের আগে পর্যন্ত তিনি অপেক্ষা করেছিলেন এবং ছাত্রদের সাথে দিনই মাসলা আলোচনা করছেন, কারণ যে ব্যক্তি দিনই মাসলা মাসাইল এই যে আমরা আলোচনা করছি, আলোচনা করা অবস্থায় শোনা অবস্থায় মারা যায়, সে আসলে আমরা কিসের পথে আছি? আমরা এখন জান্নাতের পথে দাঁড়িয়ে আছি, আমরা এখন জান্নাত পথে। মাল সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি এমন পথে চলে যে সে পথে সে ইলম সন্ধান করে, ইলম মানে দিনই ইলম। সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাহলে সেই রাস্তা আল্লাহ তাআলা কোথায় পৌঁছাবেন? জান্নাতে পৌঁছাবেন। এই জন্য ইলম মরণের আগে যদি সময় পাই সেইটুকুই ইলম আলোচনা করি। হ্যাঁ গো, এই মশলাটা কি, এই মশলা কি আলোচনা করেন, আর করতে করতে যদি আপনার মরণ হয় জান্নাতের পথে মরণ হবে। এখন যদি সে বলে আমি কোরআন শুনতে শুনতে মরব, কোরআন পড়ে শোনা, ঠিক আছে, তখন আপনি কোরআন নিয়ে এসে পড়বেন এবং শোনাবেন। এছাড়া ইয়াসিন সুরা পড়া বা অন্য কিছু পড়া যে ওর কোন লাভ হবে, ইসালে সব হবে ইত্যাদি, এরকম কিন্তু বিদাত। তারপরে অনেক জায়গায় দেখবেন এই সময়ে মরণের সময়ে শিওরে কোরআন রাখে, মানে যে মরতে যাচ্ছে তার লাশের মাথার দিকে কোরআন রেখে দেয়, তারপরে পার্শ্বে বসে লোয়ানোর আগে পর্যন্ত অবিরাম কোরআন পড়ে যায়, কোন দুর্গন্ধ না থাকলেও ধূপধুনো দেয়, ধূপধুনো তার কাছে সেন্ড করে রাখে, গোলাপ জল ইত্যাদি, সারা রাত্রি ব্যাপী বাতি জ্বালিয়ে রাখে, অপবিত্র রীতিমতি কাউকে লাশের কাছ পাশ ঘেঁষতে দেয় না ইত্যাদি, এসব বিদাত। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যদি কোনো মানুষ মারা যায়, মনে করুন সন্ধ্যাবেলায় মারা গেল, রাত্রে মারা গেল, তো তার লাশ দাফন কাফন কখন হবে? সকালে হবে। এখানে তো আপনারা জানেন সিস্টেম, মারা গেলে আপনার গিয়ে আপনার যে জায়গা আছে সেই জায়গাতে তারা কি করে দিয়ে আসে, যেমন মাগফিরাতুল্লাহ মত বলে সেখানে জমা করে আসে, তারপরে তার দাফন কাফন হয়। কিন্তু আমাদের দেশে তো পরিবেশ নিজে নিজের বাড়িতেই হয়, তো আমাদের বাড়িতে তখন লোকটা মারা গেছে সন্ধ্যার সময়, এশার সময় সারা রাত থাকবে কিনা, লোকজন খবর দিতে হবে, সকালে আসবে, তারপরে লোয়ানো হবে বা গোসল দেওয়া হবে ইত্যাদি। এখন যদি লোকটাকে একটা রুমে রাখা হয় তো সেই রুমে বাতি লাগবে নাকি অন্ধকারে রাখবেন? যেখানে আপনি দেখবেন যে সাধারণ যে বাতি থাকে যথেষ্ট, আর যদি অন্ধকারই রাখেন সমস্যা আছে, তো মারা গেছে। এখন যদি আপনার ধারণা হয় যে মারা গেছে অত তার পাশে মোমবাতি জ্বালিয়ে রাখতে হবে, কি ধূপধুনো, কোনো গন্ধ নেই, তার ভালো মরা, এমন হতে পারে যে তার গন্ধ, পেটের গন্ধ বা পায়খানার গন্ধ থাকে আলাদা কথা, কিন্তু কোনো গন্ধ নেই, তবুও তারা ধূপবাতি মোমবাতি জ্বালিয়ে রাখে বা রাখতে হয় মনে করলে এটা বিদাত হয়ে যাবে। মরণাপন্ন ব্যক্তিকে কেবলামুখ করা প্রসঙ্গে কোন সহি হাদিস বর্ণিত হয়নি, ওই সময় দেখবেন যে মরতে যাচ্ছে তাকে কেবলার দিকে মুখ করিয়ে দেয়, এরকম কোন সহি হাদিস নেই। বরং সাইদ ইবনে মুসাইয়িব এই কাজকে মাকরুহ মনে করেছেন। জুরআ বিন সাইদ জ্ঞানশূন্য হয়ে গেলে, জুরআ বিন আব্দুর রহমান সাইদ বিন মুসাইয়িবের মৃত্যু রোগের সময় তার নিকট উপস্থিত ছিলেন, আর ছিলেন আবু সালামা বিন আব্দুর রহমানও। এক সময় সাইদ জ্ঞানশূন্য হয়ে গেলে আবু সালামা তার বিছানাটাকে কেবলা মুখ করতে আদেশ করলেন। জ্ঞান ফিরে পেলে তিনি বললেন, তোমরা আমার বিছানা ঘুরিয়ে দিয়েছ? সকলে বলল হ্যাঁ। এ কথা শুনে তিনি আবু সালামার প্রতি তাকিয়ে বললেন, আমার মনে হয় তোমার জ্ঞানে এ কাজ হয়েছে। আবু সালামা বললেন, আমি ওদেরকে আদেশ করলাম বিছানাটা ঘুরিয়ে দিতে। এরপর সাইদ তার বিছানাকে পূর্বাবস্থায় ঘুরিয়ে দিতে আদেশ করলেন, যেমন আমি ছিলাম সেরকমই করো, কেবলা মুখ হওয়া এটা যেহেতু কোন নির্দেশ নেই, বা কেবলামুখে মারা গেলে আপনার লাশ রাখবেন তখন কেবলামুখে করবেন, তাই না? এটা নির্দেশ আছে, কিন্তু মরার সময়ে কেবলামুখে করতে হবে এর নির্দেশ নেই, অতএব এটা করা যাবে না। মুমূর্ষু ব্যক্তির মাধ্যমে কোন মৃত ব্যক্তিকে সালাম পৌঁছানো, আপনার বাবা আগে মারা গেছে, তারপরে অন্য একজনের বাবার কাছে এলেন, দেখছেন সে মারা যাচ্ছে, তখন আপনি বললেন আমার আব্বাকে সালাম বলে দিই, হবে নাকি বলা? যেমন আমরা কেউ দেশে গেলে আমরা যেমন বলি আপনাদের হুজুরকে সালাম বলে দেবেন, কারণ আপনি যাচ্ছেন সরাসরি সালামটা পাবেন, ঠিক কিনা? তো এখন পরকালে একজন যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, তাকে বলা হবে কি যে আমার আব্বাকে বা আমার দাদাকে কি আমার নানাকে সালাম বলে দেবেন, না কেউ বলতে পারবেন? আচ্ছা, এগুলো হচ্ছে ভুল ধারণা। যেমন অনেক লোক যখন কেউ হজ বা উমরা করতে আসে, তখন দেশ থেকে অনেকে বলে আমার সালাম নবীজির রওজায় পৌঁছে দিও, হবে কোন দরকার নেই, কাফেলাতে কে যাও ওগো সঙ্গে বেতরি আমার সালাম পৌঁছে দিও খানিক কৃপা করি, দরকার নেই বাবা, তুমি বলো আসসালাতু ওয়াসসালামু আলা আসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললেই ও লোক রাস্তায় যাবে, যেতে যেতে কি হবে, মরবে না কি, ভুলে যাবে না কি হবে, আর তুমি যদি এখানে সঙ্গে সঙ্গে যখন তাকে হুকুম করলে আমার সালাম মদিনায় পৌঁছে দিও, তুমি যদি এখানে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারেন্টের মতো একদম ফেরেশতা রেডি আছেন, সেই সালাম নবীজির কাছে পৌঁছে দেবে, ফেরেশতার মাধ্যমে পৌঁছাবে, আর তুমি মানুষের মাধ্যমে পৌঁছাচ্ছ, জানি না সে মানুষ ভালো না খারাপ, সে ভুলে যাবে কিনা, পৌঁছতে পারবে কিনা, কত বড় বোকা মানুষ, নবীর জন্য সালাম পাঠানো এভাবে এটা একদম বোকামি, আর আপনার আব্বা আম্মা মৃত আব্বা আম্মাকে সালাম পাঠানো এইভাবে কোন ফল দেয় না। মরণের সময় যদি কেউ অমুসলিম থাকে আর সেই সময় যদি আপনি ইসলাম পেশ করেন যে মুসলমান হয়ে যাক, তাহলে আপনি করতে পারেন। আর এই ক্ষেত্রে যদি কোনো কাফের মরণের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে মুসলমান হয়ে গেল না, কিন্তু সে এক ওয়াক্তে নামাজও পড়বে না, আর না রোজাও না যাকাত না কিছু, তবুও সে কি হবে, সে জান্নাত চলে যাবে, আল্লাহ আকবার। যদি কোন কাফের শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন ইহুদি কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি এর খিদমত করত, দেখেন ইহুদি আল্লাহ রাসূলের খিদমত অনেকেই করেছেন, আনাস করেছেন, তারপরে আরো অন্যান্য সাহাবীরা খিদমত করেছেন, তারপরে আপনার ইহুদি এক কিশোর ছিল সেও খিদমত করত, সে পীড়িত হলে রোগগ্রস্ত হলে তাকে দেখা করতে এলেন এবং তার সিথানে বসে বললেন তুমি আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। এবার ছেলেটা যতই হোক ইহুদি, সে তো মুসলমান না, কিন্তু আল্লাহ নবীকে ভালোবাসত, খিদমত করত। সে যখন আল্লাহ নবীর কাছ থেকে এই কথা শুনল, তখন তার বাপের দিকে তাকিয়ে দেখল, তার মানে দেখছেন মানুষ পরিবেশে নিজের বাপ মায়ের কারণে খারাপ হয়, যেমন আবু তালেব মুসলমান হতে পারলেন না, কার জন্য, পরিবেশের কারণে, বড় বড় সর্দাররা পাশে পাশে বসেছিল, তাদের দিকে তাকিয়ে তারা বলল শেষ জীবনে তুমি বিধর্মী হয়ে যাবে। তখন ভাতিজাকে বললেন বাবা আমার দরকার নেই ভাতিজা, আমি আমার বাপ দাদাদের ধর্মেই মরতে চাই, পরিবেশের কারণে। এখানেও বাপের দিকে তাকিয়ে দেখছে ছেলে, কিন্তু আল্লাহর রহমত যে তার বাপ ইহুদি, সে তার ছেলেকে বলল আতে আবুল কাসেম, তুমি আবুল কাসেমের কথা মেনে নাও, তার মানে কি, তুমি মুসলমান হয়ে যাও। সুতরাং সে মুসলমান হয়ে গেল। শেষকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলহামদুলিল্লাহিল্লাজি আনকাযাহু বি মিনান নার, সেই আল্লাহর প্রশংসা যিনি আমার মাধ্যমে ওকে, মানে ছেলেটাকে, জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। এখানে লক্ষণীয় যে কোন কাফের শেষ মুহূর্তে ঈমান আনলে তার জানাজা আদি পড়া হবে, তারপরে সাহাবাদেরকে বললেন তোমরা তোমাদের এক সাথীর উপর নামাজ পড়ো, জানাজা পড়ো, সবাইকে বললেন চলো জানাজা পড়ো। দেখেন কিচ্ছু না, ইসলামের কিছুই করেনি সে, খালি শেষকালে কি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস তাকে নিয়ে তারা জানাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে জানাজা পড়লেন। বোঝা গেল কি, যে জানাজা তাকে গোসল হবে, জানাজা মুসলমান হয়ে গেছে যেহেতু, তাকে জানাজা পড়ে তাকে দাফন করতে হবে মুসলমানদের কবরস্থানে। এই ক্ষেত্রে তার কত বড় সৌভাগ্য। এমনও আপনারা শুনেছেন যুদ্ধের ময়দানে গিয়ে কত সাহাবী তারা মুসলমান হয়ে যুদ্ধ করেছেন, এসে মুসলমান হয়েই জিহাদে গিয়েই বাস কাজটা কি করলেন, শুধু জিহাদ, তারপরে শহীদ হয়ে গেলেন, না নামাজ পড়েছেন এক ওয়াক্তের, আর না রোজা, আর না হজ, আর না যাকাত, যাই হোক যার যেমন ভাগ্য। এখন আমরা কয়েকটা কথা আলোচনা করব, মৃত্যুর লক্ষণ কি, আপনি কিভাবে ভাববেন, জানবেন যে লোকটা মারা গেছে, লোকটা মারা গেছে, অবশ্য ডাক্তার ফাক্তার থাকলে তো আলাদা কথা, সে তো সবাই বুঝতে পারে, তারা নাড়ি ধরে যে যা বুঝে আর কি। মৃত্যুর লক্ষণ কি, জীবন জীবনের দ্বীপ নিভে আসে যবে, ঢেউ জাগে দেহ তীরে, ওপারে দাঁড়ায় ডাকে মহাকাল, আয় মোর কোলে ফিরে। খুবই মর্মান্তিক অবস্থা, সেই সময়কার অবস্থা আপনি খেয়াল করেন। যদি আপনার কেউ একান্ত আত্মীয় হয় আর সেই সময় আপনি সেখানে থাকেন আর সে মারা যাচ্ছে, তাহলে আপনার মনটা কেমন হবে? আর চোখ ছল ছল, আর মুখের ভাষা আপনার কেমন হবে যে চিরদিনকার জন্য আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, মহাকাল তাকে ডাক দিয়েছে নিজের কোলে ফিরে নিতে, ইহ জগৎ ছেড়ে সে পরকালে পরজগতে চলে যাবে। মালাকুল মওত ফেরিস্তা যখন সে দেখতে পায় এই মরণাপন্ন ব্যক্তি, লোক ভালো হলে তাকে সুশ্রী চেহারায় দেখে থাকে, আর তার সাথে দেখে রহমতে আরো কয়েকজন সাদা চেহারার বিশিষ্ট ফেরেশতাদেরকে, যাদের সঙ্গে থাকে জান্নাতের কাফন এবং সুগন্ধি। অবশ্য পরবর্তীকালে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। আর লোক যদি খারাপ হয়, মালাকুল মওতকে কুশ্রীর চেহারা দেখতে পায়, আর তার সাথে কালো চেহারা বিশিষ্ট কয়েকজন আজাবের ফেরেশতাও দেখে থাকে, যাদের সাথে থাকে জাহান্নামের কাফন ও দুর্গন্ধ। এই সময় মুমূর্ষুর সমস্ত শক্তি চূর্ণ হয়ে যায়। এখন বুঝতেই পারছেন, যখন ভালো ফেরেশতা দেখবে তখন তার মনটা চেহারাটা কি খুশি খুশি লাগবে, তাই না? আর যদি খারাপ লোক হয় তো ফেরেশতা দেখে তখন তার অবস্থাটা কেমন হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এর অবস্থাটা কি হচ্ছে। যখন বিকল হয়ে যায় সকল প্রকার প্রতিরোধ ক্ষমতা, আর শরীরের ভিতরে আপনার প্রতিরোধ করার কোন ক্ষমতা নেই, অনায়াসে নিজেকে সঁপে দিতে চায় মরণের হাতে, আর শুরু হয় তার বিভিন্ন প্রকার মৃত্যু যন্ত্রণা। মৃত্যুর স্বাদ এত তিক্ত ও জ্বালাময় যার উদাহরণ একাধিক, যেমন উত্তপ্ত শিক্কাবাবের শিককে শিক্ত তুলোর মধ্যে ভরে পুনরায় টেনে নিলে তুলোর ভিতরে যে ছিন্ন বিচ্ছিন্নতা সৃষ্টি হয় তাই হয় মরণ পারের পথিকের ভিতরে। কেমন কথা! আপনারা তো শিক্কাবাবের রড জানেন তো, রড, সেই রড যদি জং লাগা রড হয়, দিয়ে বালিশটাকে ভিজিয়ে দেন, ভিজিয়ে দেওয়ার পরে তুলোগুলো ভিজে গেল, ওই রডটাকে বালিশের ভিতরে ভরেন, দিয়ে এবার টান দেন, কেমন হবে? তুলোগুলো রডের চারিপাশে লাগবে না লাগবে না? জং ধরা লোহা টানবেন তখন পটপট পটপট শব্দ হবে না হবে না? এই অবস্থা হবে যখন তার জান বের করা হবে। কেউ বলেছেন জীবন তো একটি পাখি, উত্তপ্ত তাওয়ায় নিক্ষিপ্ত হওয়ার পর যখন সে মারাও যায় না যাতে আরাম পেয়ে যায়, এবং নিস্তারও পায় না যাতে সে উড়ে পালায়, ঠিক এমনি ভীষণ পরিস্থিতি হয় কণ্ঠাগত প্রাণ মানুষের। জ্যান্ত পাখিকে আপনি তেলে ছেড়ে দেন, তাওয়ায় ছেড়ে দেন, কি অবস্থা হয়। কেউ কেউ বলছেন একটি জীবন্ত ছাগের দেহ হতে একজন কসাই যখন তার ভোঁতা ছুরি দিয়ে, ভোঁতা মানে ধারালো ছুরি না, ভোঁতা ছুরি দিয়ে তার চামড়া ছাড়ায়, তখন ওই ছাগলের যে বিভীষিকাময় পরিণতি হয় ঠিক তেমনি হবে মরণাপন্ন ব্যক্তির তরবারির আঘাত, করাত দ্বারা ফাড়ার ব্যথা, কাঁইচি দ্বারা মাংস কাটার যন্ত্রণা অপেক্ষাও মৃত্যু যন্ত্রণা অনেক বেশি কঠিন ও মর্মান্তিক। এ বয়ান করে কাউকে বোঝানো যাবে না। মরণ যন্ত্রণা সেই বলতে পারবে যে ভোগ করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আর হ্যাঁ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সময়কালীন কষ্ট বর্ণনা করে তিনি একথা বলেছেন, তার হাতের কাছে একটি পানির পাত্র রাখা ছিল, কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যদি মরণের সময় কষ্ট হয় তার মানে এই নয় যে লোকটা খারাপ, ভালো লোকেরও কষ্ট হতে পারে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কথা আয়েশা বলছেন, তার হাতের কাছে একটি পানির পাত্র রাখা ছিল, তাতে হাত ডুবিয়ে তিনি বারবার মুখ মুছতে লাগতেন, তার মানে ভিতরে গরম মানে সৃষ্টি হচ্ছে আর কি, পানি নিচ্ছেন আর মুখে লাগাচ্ছেন, বোলাচ্ছেন, বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই মৃত্যুর রয়েছে কঠিন যন্ত্রণা। অতঃপর তিনি তার হাত উপর দিকে তুলে বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা আলহিকনি বির রফিকিল আলা। অতঃপর তার রূহ কবজ হয়ে গেলে তার হাত মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু বোঝা গেল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। যেসব লক্ষণ দেখে জান কবজ হওয়া বোঝা যায় তার নিম্নরূপ, যেমন দম গেলে মৃতের চক্ষু ঘূর্ণায়মান হয়ে পড়ে স্থির হয়ে যাবে, চোখ স্থির হয়ে যাবে, তখনই বুঝবেন যে মারা গেছে। উম্মে সালামা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার নিকট এলেন, তখন তার চক্ষু স্থির হয়ে গিয়েছিল। তিনি তার চক্ষু বন্ধ করে দিলেন। রুহ কবজ হয়ে গেলে চক্ষু তার দিকে চেয়ে থাকে, রুহ চলে গেলে ফেরেশতার দিকে তাকিয়ে থাকে, সে তাকিয়ে থাকে এইভাবে, তখন চক্ষুকে বন্ধ করে দিতে হয়। বাম অথবা ডান দিকে নাক বেঁকে যাবে, নাকটাও ডান অথবা বাম দিকে বেঁকে যায়। নিম্নের চিবুক ঢিলে হয়ে যাবে, ঢিলে হয়ে যাবে, হৃদস্পন্দন থেমে যাবে, এটা আপনারা জানেন, হাত ধরলে বুঝতে পারবেন, বুকে হাত দিলে বুঝতে পারবেন, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সেটাও আপনারা জানেন। সারা শরীর শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, কারণ তখন তার কিছু নেই ভিতরে, ব্যাটারি শেষ, তখন সব ঠান্ডা হয়ে যাবে। ঠ্যাঙে ঠ্যাং জড়িয়ে যাবে, ঠ্যাঙে ঠ্যাং জড়িয়ে যাবে, কারণ সেই শক্তি শেষ হয়ে গেছে, এখন সব সবকিছুর মধ্যে একটা মানে নিস্তেজতা এসেছে, আর ফলে এক অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আর এই জড়ানোর কথা কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাফাতি সাক ও বিসাক, মরণের সময়ে ট্যাঙ্গের সাথে ট্যাং জড়িয়ে যাবে। এই তো সেই শেষ নির্ধারিত সময় যার কোন প্রকার অন্যথা হবে না। ওয়ালে কুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, যখন তাদের সে সময়ে এসে উপস্থিত হবে তখন তারা মুহূর্তকাল ও বিলম্ব অথবা তোরা করতে পারবে না, মরণের সময়টাকে পিছাতেও পারবে না, আগাতেও পারবে না, একটা সেকেন্ডও না। যে সময় লেখা আছে অ্যালার্ম, আপনি যে সময়ে দেবেন সেই সময়ে ঠিক অ্যালার্ম বেজে যাবে, এর এক সেকেন্ড আগেও বাজবে না, এক সেকেন্ড পরেও না, আপনারও জীবনের অ্যালার্ম বাঁধা আছে, ঠিক সেই সময় এলে খালাস। যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, আমার গর্ব, তখন তখন সেই মানুষ বলবে, আমার গর্ব গৌরব যত সব হল অবসান, হেচির সত্য তোমার এই আজি করি যে আত্মদান, লৌহ কঠোর এই বাহু মোর তরবারি খোরধার, বন্ধু আজিকে শক্তি যোগাতে কেউ নেই হেতা আর, সেই সময়ে আর কেউ থাকবে না আপনার শক্তির যোগানোর জন্য, সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।